أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو الله رنامي ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد ألف لام را أي كتاب ইয়া তোমার প্রতি অবতীর্ণ করেছি যাহাতে তুমি মানব জাতিকে তাহাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে তাহার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার হোক আল্লাহিল লযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুন লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তাহা তাহারই কঠিন শাস্তির দুর্ভোগ কাফিরদের জন্য الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চায় উহারাই তো ঘোর বিভ্রান্তিতে রইয়াছে وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم আমি প্রত্যেক রাসূলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور موسى কে আমি তো আমার নিদর্শন সহ প্রেরণ করেছিলাম এবং বলিয়াছিলাম তোমার সম্প্রদায়কে অন্ধকার হইতে আলোতে আনয়ন করো এবং উহাদেরকে আল্লাহর দিবসগুলির দ্বারা উপদেশ দাও ইহাতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ মুসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন ফিরাউনী সম্প্রদায়ের কবল হইতে যাহারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রগণকে জবে করিত এবং তোমাদের নারীগণকে জীবিত রাখিত এবং ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহা পরীক্ষা وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد موسى বলিয়াছিল তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ অভাব মুক্ত ও প্রশংসা হো ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের আদের ও সামুদের এবং তাহাদের পরবর্তীদের উহাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেহ জানে না উহাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসূল আসিয়াছিল উহারা উহাদের হাত উহাদের মুখে স্থাপন করিত এবং বলিত যাহা সহ তোমরা প্রেরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ রয়েছি সে বিষয়ে যাহার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করিতেছ। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين। উহাদের রাসূলগণ বলিয়াছিল, আল্লাহ সম্বন্ধে কি কোন সন্দেহ আছে যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে আহ্বান করেন তোমাদের পাপ মার্জনা করিবার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবার জন্য। উহারা বলিত, তোমরা তো আমাদেরই মতো মানুষ, আমাদের পিতৃপুরুষগণ যাহাদের ইবাদত করিত তোমরা তাহাদের ইবাদত হইতে আমাদেরকে বিরত রাখিতে চাও, অতএব তোমরা আমাদের নিকট কোন অকাট্য প্রমাণ উপস্থিত করো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। وهذا الرسول قال وهذا الكبولت شط باطئ, আমরা তোমাদের মতো মানুষই, কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়, আল্লাহর উপরেই মুমিনগণের নির্ভর করা উচিত। আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করিব না? তিনি তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন, তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করিব এবং আল্লাহরই উপর নির্ভর কারিগণ নির্ভর করুক। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফিররা উহাদের রাসূলগণকে বলিয়াছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার করিব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতেই হইবে। অতঃপর রাসূলগণকে তাহাদের প্রতিপালক ওহি প্রেরণ করিল, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করিব। ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই, ইহা তাহাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তি। উহারা বিজয় কামনা করিল এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হইল। উহাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং পান করানো হইবে গলিত পুজ। যাহা সে অতি কষ্টে এক এক ভোগ করিয়া গলৎকরণ করিবে এবং উহা গলৎকরণ করা প্রায় সহজ হইবে না, সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকিবে। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। যাহারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের উপমা তাদের কর্মসমূহ ভস্ম সদৃশ যাহা ঝড়ের দিনের বাতাসের প্রচণ্ড বেগে উড়াইয়া লইয়া যায়, যাহা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাইতে পারে না, ইহা তো ঘোর বিভ্রান্তি। আলম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী যথাবিধি সৃষ্টি করিয়াছেন। তিনি ইচ্ছা করিলে তোমাদের অস্তিত্ব বিলোপ করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনিতে পারেন। আর ইহা আল্লাহর জন্য আদৌ কঠিন নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সকলে আল্লাহর নিকট উপস্থিত হইবে, যাহারা অহংকার করিত তখন দুর্বলেরা তাহাদেরকে বলিবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা আল্লাহর শাস্তি হইতে আমাদেরকে কিছু মাত্র রক্ষা করিতে পারিবে? উহারা বলিবে, আল্লাহ আমাদেরকে সৎপথে পরিচালিত করিলে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করিতাম, এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। যখন বিচার কার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে, আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি, আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে, সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না, তোমরা নিজেদেরই প্রতি দোষারোপ করো, আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নও, তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক করিয়াছিলে আমি তা অস্বীকার করিতেছি, জালিমদের জন্য মর্মন্তুদ শাস্তি রইয়াছে। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام। যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদেরকে দাখিল করা হইবে জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে, তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন? সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ, যাহার মূল সুদৃঢ় ও যাহার শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত, যা প্রত্যেক মৌসুমে উহার ফলদান করে উহার প্রতিপালকের অনুমতিক্রমে, এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন যাহাতে তাহারা শিক্ষা গ্রহণ করে। কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ, যার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন, যার কোন স্থায়িত্ব নাই। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন, এবং যাহারা জালিম আল্লাহ উহাদেরকে বিভ্রান্তিতে রাখিবেন, আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار। তুমি কি উহাদেরকে লক্ষ্য করো না, যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে। جهنم يصلونها وبئس القرار। জাহান্নামে, যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট এই আবাসস্থল। এবং উহারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য, বল ভোগ করিয়া লও, পরিণামে দোজখেই তোমাদের প্রত্যাবর্তন স্থল। আমার বান্দাদের মধ্যে যাহারা মুমিন তাহাদেরকে তুমি বলো সালাত কায়েম করিতে, এবং আমি তাহাদেরকে জীবিকা হিসেবে যাহা দিয়াছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করিতে, সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না। فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار তিনি আল্লাহ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, যিনি আকাশেতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তাহার বিধানে উহা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদী সমূহকে, তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে, যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাহার নিকট যাহা কিছু চাইয়াছ তাহা হইতে, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না, মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِي أَن نَّعْبُدَ الْأَصْنَامَ শরণ করো, ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও। رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَن عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ হে আমার প্রতিপালক, এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে, সুতরাং যে আমার অনুসরণ করিবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেহ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু। ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فاجعل افئده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট। হে আমাদের প্রতিপালক, এই জন্য যে উহারা যেন সালাত কায়েম করে, অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিও যাহাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে। হে আমাদের প্রতিপালক, তুমি তো জানো যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি, আকাশ মণ্ডলীয় পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাব লী আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক ইন্ন রাব্বী লাসমীউদ দুআ সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করিয়াছেন, আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হইতেও হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করো রব্বানা ওয়াগফির লি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব অনুষ্ঠিত হইবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار তুমি কখনো মনে করিও না যে জালিমরা যাহা করে সে বিষয়ে আল্লাহ গাফিল তবে তিনি উহাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হইবে স্থির مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء ভীত বিহবল চিত্তে আকাশের দিকে চাহিয়া উহারা ছুটাছুটি করিবে নিজেদের প্রতি উহাদের দৃষ্টি ফিরিবে না এবং উহাদের অন্তর হইবে উদাস فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো তখন জালিমরা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে সাড়া দিব এবং রাসূলগণের অনুসরণ করিব তোমরা কি পূর্বে শপথ করিয়া বলিতে না যে তোমাদের পতন নাই وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ অথচ তোমরা বাস করিতে তাহাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল এবং তাহাদের প্রতি আমি কি করিয়াছিলাম তাহা তোমাদের নিকট সুবিদিত ছিল এবং তোমাদের নিকট আমি উহাদের দৃষ্টান্ত উপস্থিত করিয়াছিলাম وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال উহারা ভীষণ চক্রান্ত করিয়াছিল কিন্তু উহাদের চক্রান্ত আল্লাহ রহিত করিয়াছেন যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাতে পর্বত টলিয়া যাইত ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফ ওয়াদিহি রুসুলাহ ইন্নাল্লাহ আজিজুন দুনতিকাম তুমি কখনো মনে করিও না যে আল্লাহ তাহার রাসূলগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশ মণ্ডলীয় এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহর সম্মুখে যিনি এক পরাক্রমশালী وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد সেদিন তুমি অপরাধীদেরকে দেখিবে শৃঙ্খলিত অবস্থায় سرابيلهم من قطران وتغشى وجوههم النار উহাদের জামা হইবে আলকাতরার এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমণ্ডল ليجزي الله كل نفس ما كسبت ان الله سريع الحساب ইয়া এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন هذا بلاغ للناس ولينذروا به وليعلموا انما هو اله واحد وليذكر اولو الالباب ইয়া মানুষের জন্য এক বার্তা যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ এবং যাহাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে